আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর কপটতা নিফাক থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের মুসলিমদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।